আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই মজলিসে একটা কথা নিয়ে আলোচনা করব, যে কথা সম্পর্কে অনেক সময় জিজ্ঞাসিত হই, মানুষকে বলে থাকি, কিন্তু বিস্তারিত আলোচনার মানে সময় থাকে না। সংক্ষেপে অনেকে জিজ্ঞেস করে যে তওবা কিভাবে করব। বলি তওবা যে ছটা শর্ত আছে, সেই শর্ত পালন করে তওবা করলে তবে সেই তওবা আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন তওবা করো যাকে তওবা নাসুহা বলে, মানে খাঁটি তওবা, তওবার মতো তওবা, যে তওবা আল্লাহর কাছে কবুল হয়। আস্তাগফিরুল্লাহ, তওবা করলাম, কবুল হলো না হলো যা করবে তুমি করো গা আল্লাহ, তুমি আমরা বোঝো গা, না না এরকম না, এমন তওবা করতে হবে যেন আল্লাহ সেটা কবুল করেছেন বলে বুঝতে পারি, আমার মন প্রশান্ত হয়, আমার মন শান্তনিত হয় যে হ্যাঁ আমার তওবাটা আল্লাহ কবুল করেছেন। তো সেই কবুল তওবা হতে হলে, খাঁটি তওবা হতে হলে ছটা শর্ত আছে। অনেকে জানতে চায়, সংক্ষেপে পটপট করে বলে দেওয়া হয়, কিন্তু তফসিল সহকারে বলা একটা আলাদা কথা, বোঝার আলাদা কথা আছে। তো আমরা সেই নিয়ে আলোচনা করব যে খাঁটি তওবা কিভাবে হবে আর আল্লাহর কাছে তওবা কবুল কিভাবে হবে। ছটি শর্ত আছে, সে শর্তাবলী পালন না করে তওবা করলে কেবল মৌখিক তওবা মহান আল্লাহর দরবারে গৃহীত হয় না এবং তা পাপীকে তার শাস্তি হতে নিস্তার দান করে না। মৌখিক তওবা যেটা অন্তরে থাকে না, মুখে তওবা তওবা করলাম কিন্তু অন্তরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অনেক তো আস্তাগফিরুল্লাহ মানেও বোঝে না। আচ্ছা জাকির বলতে পারবেন, এ আব্দুর রাজ্জাক, আস্তাগফিরুল্লাহ মানে কি? আস্তাগফিরুল্লাহ মানে কি? হ্যাঁ আস্তাগফিরুল্লাহ মানে কি? হ্যাঁ মামুন, আস্তাগফিরুল্লাহ মানে কি কে বলতে পারবে? হাত তোলেন। তাহলে দেখেন এতগুলো লোকের মধ্যে আস্তাগফিরুল্লাহ মানে কেউ জানে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করছেন, আপনার মন কি বলছে? মনের সঙ্গে মুখের যদি মিল না হয় হবে কিছু? যদি মনের সঙ্গে মুখের মিল না হয় তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি মুখে একটা বলছেন মনে একটা আছে, সেটা মানুষও বুঝতে পারবে না, ঠিক না? এমন একটা ভাষা বললেন, যেমন কেরলা ভাষা আমরা করেলা ভাষা বলি, সেই ভাষায় যদি আপনাকে কেউ কিছু বলে আপনি বুঝতে পারবেন? আল্লাহ তো সব বলছেন, কিন্তু আল্লাহ মন থেকে কি বলছেন? আপনি মন থেকে যেটা বলবেন সেটাই আল্লাহ শুনবেন। আস্তাগফিরুল্লাহ অনেকে বলে, কিন্তু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, যেমন বলা হয়। তো আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই মানেটা যদি আপনি আপনার মনের ভিতরে না রাখেন তাহলে আপনি আল্লাহকে কি বললেন আর আপনি আল্লাহর কাছে তওবা কিভাবে করবেন সেটা আপনার জানা না থাকলে আল্লাহর কাছে তওবা আস্তাগফিরুল্লাহ যতই বলেন কিচ্ছু হবে না। তার কারণ আপনার মন সাই দেয়নি, মন চায়নি, মন মানেই বোঝেনি। যেমন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি সেই রকম আর কি। ওই যে সেই আমাদের কি কথা আছে না, একটা একটা গল্প আছে যে হুজুর শিখিয়ে দিলেন যে ওই পাখি পাখি শেখানো হয়েছিল, কি পাখি কথা বলে? তোতা পাখি, তোতা পাখি কথা বলে। তোতা পাখির বলি কি, শিকারি আয়েগা দানা, মানে শিকারি আসবে দানা ছড়াবে জাল পাতবে ফেসো না, এই একটা কথা হিন্দিতে মানে শিখিয়ে দিল আর কি। শিকারি আয়েগা জাল বিছায়েগা দানা দানা বিছায়ে কি বলে ছড়েগা ফাঁসনা মাছ, ওটা বাংলাতেই বলেন। এভাবে শিখিয়ে দিল, তোতা পাখিগুলো সবাই শিখলো, একটা একটা সব বলতে পারে। তারপরে যখন শিকারি ঠিক দানা ছড়িয়ে দিয়েছে, তোতা পাখিগুলো এসে হাজির হয়েছে, এবারে জাল ফাঁদবে, তখন পাখিগুলো বলছে শিকারি আয়েগা জাল বিছায়েগা, মুখে বলছে যে শিকারি আসবে জাল বিছাবে দানা ছড়াবে ফাঁসো না ফেসো না, আর নিজেরাই ঘুরে ঘুরে দানা খেতে গিয়ে ফেঁসে যাচ্ছে। কারণ মুখে বলি, ও বলি সে বোঝে না, যদি বুঝতো তাহলে ফাঁসতো না, ঠিক না? তো আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলা যেমন, বাকি দোয়াগুলো নামাজে যেমন, নামাজে যা কিছু বলছি আমরা বুঝি না, যার ফলে আমাদের নামাজ ঠিক মতো হয় না, আমাদের ঈমান ঠিক মতো হয় না, আমাদের তওবা ঠিক মতো হয় না, আল্লাহুল মুস্তাহান মানে বুঝতে হবে। তওবা মানে হচ্ছে ফিরে আসা। আচ্ছা, এই কোথেকে ফিরে আসা? যে আল্লাহর পথ থেকে দূরে সরে গেছিলেন, আল্লাহর দরবার থেকে দূরে সরে গেছিলেন, আবার ঘুরে ফিরে আসা, চলে গেছিলেন ফিরে আসা। আপনি আল্লাহরই বান্দা, কিন্তু আল্লাহর বান্দা না হয়ে আপনি অন্যের বান্দা হয়ে, শয়তানের বান্দা হয়েছেন, নিজের নাফসের বান্দা হয়েছেন, ইত্যাদি ইত্যাদি, ঘুরে ফিরে এসে আবার আল্লাহর বান্দা হবেন। এটাকে বলা হয় কি? তওবা। তওবা মানে হচ্ছে ফিরে আসা। তুবু ইলাল্লাহ, ফিরে এসো আল্লাহর দিকে, তওবা করো। তো সেই তওবা আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, আমি যে পাপ করেছি তা আমি ক্ষমা প্রার্থনা করছি। আমরা অনেক সময় আস্তাগফিরুল্লাহ, নামাজের পরেই আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন, এখানে আমরা অনেকবার বলেছি যে নামাজ কি খারাপ জিনিস? যে নামাজের পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে হবে, নামাজ খারাপ জিনিস না। কিন্তু নামাজের ভিতরে আমরা অনেক কিছু খারাপই করি, তার জন্য বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যাতে করে সেই ত্রুটিটা আল্লাহ ক্ষমা করেন। যে ত্রুটি, যে মন নিয়ে নামাজ পড়া দরকার ছিল সে মন আমি দিইনি, যে মানে যে যে জিনিস পড়ে আমাকে নামাজ পড়া দরকার ছিল, যে দোয়া পড়ে ঠিক মতো আমি পড়তে পারিনি। সাধারণত বাঙালিরা, আরবের আরবে যারা আরবি আছে, তারা হয়তো অনেকে অনেক মানে বোঝে না, তারাও ওই তোতা পাখির মতো বলে, কিন্তু তার অর্থ হৃদয়ঙ্গম করে না, ফলে তাদের কাজও হয় না। যাই হোক, তওবার যে শর্ত, সেই শর্তগুলো একটা একটা করে বলবো, তাহলে বুঝতে পারবেন। প্রথম শর্ত হলো তওবা, একমাত্র আল্লাহর জন্য তওবা করতে হবে। উদ্দেশ্যটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিয়তের উপরে প্রত্যেক আমলই নির্ভরশীল। আপনি তওবাটা কার জন্য করছেন? একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া আর কারোর জন্য না। আর কারোর জন্য কি তওবা হয় হুজুর? হ্যাঁ হয়। যেমন এক ভাই বিয়ে করবে, ঠিক আছে, বউ দেখলো, বউ বললো যে ও দাড়ি নেই, দাড়ি রাখতে হবে, ঠিক আছে। তখন দাড়িটা রাখবে কার জন্য? সে যদি বলে আমি তওবা করছি, মানে দাড়ি রাখেনি, সে আল্লাহর দরবারে ফিরে এসে, আল্লাহর দিনে ফিরে এসে দাড়ি রাখছে, কিন্তু দাড়িটা রাখছে আল্লাহর জন্য না, কার জন্য? ওই মেয়েটাকে পাওয়ার জন্য। তো যখন এই তওবা হলো, এই তওবা কি আল্লাহর কাছে কবুল হবে? না। এই দাড়ি রাখার কোনো দাম হবে না? তেমনি নামাজ পড়া ইত্যাদি ইত্যাদি, শ্বশুর বাড়িতে গেলেন, হাজি বাড়ি, দেখো সবাই নামাজ পড়ছে আর জামাই নামাজ পড়ে না, আরে নতুন জামাই নামাজ পড়ে না, মেয়ে বললো না বাবা ও নামাজ পড়ে না, বললো নামাজ পড়, আমাদের মান সম্মান আছে রে। তখন গিয়ে বললো লোকে খারাপ কয়, তুমি নামাজ পড়ো না, ঠিক আছে সমস্যা কি, পড়তে লাগবো, দিয়ে সেদিন থেকে পড়তে লাগলো। তারপরে বাড়ি গিয়ে আবার যে কে সেই তাকে তুলে দিল। তো এই যে তওবা, কার জন্য তওবা? শ্বশুর বাড়ির জন্য তওবা। তারপরে আমি আপনাদেরকে একটা গল্প শুনাই বারবার, যে আপনি নামাজ পড়েন না, বাংলাদেশ থেকে এসছেন, কাফিল বললো, যেমন আব্দুর রাজ্জাক নতুন এসছে, আব্দুর রাজ্জাক ফি সালাত আল্লাহ মাফি সালাত, মাফি মাফি মাফি, তাই শোক ফি সালাত খামসা রিয়াল কিংবা মেয়াতেন রিয়াল কিংবা মেয়াত রিয়াল জিয়াদা রাতে, তুমি যদি নামাজ পড়ো তোমাকে 100 রিয়াল বেতন বাড়িয়ে দেওয়া হবে, বেশি দেওয়া হবে। এ আব্দুর রাজ্জাক দেখলো নামাজ পড়বো, রেস্ট পাবো, আর সেই সঙ্গে আমার 100 রিয়াল বেতন বেশি হবে, সমস্যা কি? নামাজ পড়তে শুরু করলো, তওবা করলো না? করলো না। কার জন্য তওবা করলো? মিয়াতের রিয়ালের জন্য, তাই না? তাহলে তওবাটা আল্লাহর জন্য হলো না। আর কথাটা বুঝতে পেরেছেন? তওবা হতে হবে কার জন্য? আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, জান্নাতের লোভে। তওবাটা আপনি আল্লাহর জন্য করবেন, তার মানে তওবাতে উদ্বুদ্ধকারী মহান আল্লাহর ভয় সন্তুষ্টি ছাড়া অন্য কোন সৃষ্টির ভয় বা সন্তুষ্টি যেন না হয়। ভয়ে না মানে ভয়ে নামাজ পড়ে, দেখেছেন এখানে মোতাবার ভয়ে নামাজ পড়ে লাভ হবে না। তবে হ্যাঁ, ভয় দেওয়া হলো তাকে, ভয় দেওয়ার পরে সে যদি আল্লাহর কাছে সত্যিই তওবা করে, লোভ হলো 100 রিয়ালের লোভ হলো, কিন্তু মনে মনে ভাবলো না আমি রিয়ালের জন্য কেন পড়বো, আল্লাহর জন্য পড়বো, তাহলে সমস্যা নেই, মনটা পাল্টে নিলে আপনার সমস্যা হবে না। ব্যাস, তাহলে বোঝা গেল যে যদি আপনি তওবা করেন সুনাম নেওয়ার জন্য, তাহলে আপনার মন রক্ষার জন্য, কারো মন রক্ষার জন্য, শ্বশুর বাড়ির মন রক্ষার জন্য, যেমন বউ পাওয়ার জন্য, তাহলে সেই তওবা স্বার্থ উদ্ধারের লক্ষ্যে তওবা করলে খাঁটি তওবা হবে না। নম্বর দুই, যে গুনাহ হতে তওবা করা হচ্ছে তা সত্ত্বেও ত্যাগ করতে হবে। মানে গুনাহ আপনি করছেন, গুনাহ বর্জন করতে হবে, ঠিক আছে কিনা? আর গুনাহ করতে করতে যদি আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ বলবেন এ কি, তাই না? আপনাকে আপনি কাদাতে দাঁড়িয়ে আছেন, কাদায় দাঁড়িয়ে আছেন, এবার আপনি আসবেন কোথায়? মসজিদে আসবেন। তো কাদা থেকে উঠে আপনি পাটা ধুয়ে মসজিদে আসবেন, না কাদাতে দাঁড়িয়ে থেকে ডান পাটা আগে ধোবেন, নিয়ে আবার কোথায় রাখবেন? কাদাতে রাখবেন। বাম পাটা ধোন, বাম পাটা ধোয়া হয়ে গেল কোথায় রাখবেন? কাদাতে তো হবে, পা ধোয়া হবে না মসজিদে ঢোকা হবে, কিচ্ছুই হবে না। সুতরাং তওবা করতে হলে আপনাকে পরিবেশ ত্যাগ করতে হবে, আপনার গুনাহটাই ত্যাগ করতে হবে। তার মানে আপনি কাদা থেকে উঠে পাথরের উপরে, ইটের উপরে, সিমেন্টের উপরে এসে পাটা ধোন, তারপরে মসজিদে আসুন। আশা করি বুঝতে পেরেছেন। আর গুনাহ বর্জন না করলে তওবার কথা ঘোষণা করা স্ববিরোধিতা, মানে তওবা করছেন কি বলে, তওবা করি আবার করি, তওবা করি আবার করি। অপবিত্রতা বন্ধ না করে তার উপর পানি ঢেলে পবিত্রতা অর্জনের মানসিকতা মূর্খতা ছাড়া আর কিছু না। মনে করুন আপনার পেশাব বেরিতেই আছে, আপনি পানি ঢালছেন, পায়খানা বেরিতেই আছে, আপনি পায়ে পানি ঢেলে পবিত্র হবে কি না? আগে বন্ধ করতে হবে, তারপরে পানি ঢালতে হবে, ঠিক আছে? বাড়ির ভিতরে এক লোকের পাত কোয়া ছিল, কথা আপনাদেরকে বারবার বলেছি, আমি শুধু ভিডিও করার জন্য বলছি। পাত কোয়া ছিল, সেই কোয়াতে একটা বিড়াল পড়ে গেছে, মারা গেছে বিড়ালটা কুয়োর ভিতরে, দুর্গন্ধ হচ্ছে। তারপরে মসজিদে গিয়ে ইমাম সাহেব বলছে, হুজুর বাড়ির ভিতরে পাত কুয়োতে পানি দুর্গন্ধ হচ্ছে, এখন তো পানি তো নাপাক হয়ে যাবে, উজু গোসল হবে? না না না, তা হবে না। এক কাজ করো, তোমার 40 বালতি ফেকের যেটা মশলা আছে, 40 বালতি পানি তুলে ফেলে দাও, ফেলে দাও গা, তাহলে তোমার কুয়োর পানি কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। বেচারি গেল কষ্ট করে 40 বালতি পানি তুলে ফেললো। তারপরে বিকালবেলায় গিয়ে হুজুর আপনি যে বললেন তো এখনো যেন কেমন কেমন লাগছে, বেশ ঠিক আছে আবার 40 বালতি ফেলো, আবার 40 বালতি ফেললো। সকালবেলায় সে একই অবস্থা। তারপরে হুজুর বলছে, বারবার এরকম কেন, তো চল তো গিয়ে দেখি। তো গিয়ে দেখছে সাদা মতো ওটা কি বলছে, ওই যে বিড়ালটা পড়ে আছে। বলছে, আরে তো বিড়ালটা না তুলে তুমি 40-40 করে পানি ফেলেছ? তো বলছে, আপনি তো করনি হুজুর। আরে এটাও কইতে হবে রে বেকুব, যে বিড়ালটা তুলে আগে ফেল, তারপর 40 বালতি পানি তুলে ফেলবি, এটাও কইতে হবে তোকে। হুজুর না কইলে কি করবো? বুঝতে পারছেন, হুজুর বলেননি, উল্লেখ করেননি, সুতরাং ওটা তোলা যাবে না। বিড়ালটা যদি কুয়োর মধ্যে ফেলে রেখে দেওয়া হয়, পানি তুলে লাভ আছে? 40,000 তুললেও লাভ নেই বিড়ালটা না তুলে ফেলে। আল্লাহর মুস্তান, কিছু মানুষ আছে যারা তওবা করে কিন্তু পাপ বর্জন করে না, বুঝতে পারছেন? এখানে কিন্তু তওবা কবুল হওয়ার কথা নয়, পাপরত অবস্থায় তওবা। ইস্তিগফারের কি মূল্য হতে পারে বলুন? মদ খেতে খেতে তওবা তওবা, আপনি মদ খাচ্ছেন, আপনি জানছেন মদ, ব্যবচার করছেন আর ভাবছেন হ্যাঁ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি অন্যায় করছি, কিন্তু আপনি আল্লাহর কাছে তওবা করছেন কিন্তু ব্যবচার ছাড়ছেন না, নিশ্চয়ই তাতে লাভ হবে না। আগে পাপ বর্জন করুন, তারপর তওবা করুন, তবেই হবে তওবা ফলদায়ক। নম্বর 3, এই গুনাহ করে ফেলার জন্য অনুতপ্ত লজ্জিত হতে হবে। কেন? আপনি যে গুনাহ করলেন, আল্লাহর নাফরমানি করলেন, আল্লাহর অবাধ্য আচরণ করলেন, আপনি কি লজ্জিত নন? আপনি পাপ করেছেন, তাতে আপনি গর্ব করছেন লোকের কাছে। পাপ করে গর্ব হয় না? হয় না, হ্যাঁ নিশ্চয়। আরে তুই কি করিস, আমি টিস তো টিস মারিস, আমি কিস মারি, আমাকে যে সে আমি জানিস কটা খুন করেছি, আমি শেষ করে দেবো তোকে, হয় না? হয় না, পাপ নিয়ে গর্ব করা হয়, পাপ নিয়ে গর্ব করা হয়। তো যদি পাপ নিয়ে লজ্জিত কেউ না হয়, লজ্জিত না হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, না না না, অতবা কবুল হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নাদামু তাওবা, অনুতপ্ত বা অনুতাপই হলো তাওবা, অনুতপ্ত হওয়াই হলো তাওবা। ইসলামের নীতিতে কথা বিদিত যে পাপ কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়, তাই না? যে পাপ করে সে সাধারণ মানব, যে পাপ করে অনুতাপ করে সে সাধু ব্যক্তি, আর যে পাপের বড়াই করে সে হচ্ছে শয়তান। পাপ করে শয়তান কি করেছিল? আমাকে তা আগুন থেকে তৈরি করে, জানি তুমি সিজদা করলে না, সেটার জন্য অনুতাপ নেই, অনুতাপ তো হচ্ছে না, উল্টে বলছো কি আমাকে তো আপনি আগুন থেকে তৈরি করেছেন, আমি ওর থেকে শ্রেষ্ঠ। তো পাপ করে বড়াই করা কার কাজ? শয়তানের কাজ। অবশ্যই এমন অনেক পাপ আছে যা অনেক মানুষের নিকট গর্বের বিষয়, ফলে পাপি সেই পাপ করে করে বন্ধু মহলে অথবা অন্যত্র প্রকাশ করে গর্ব প্রকাশ করে, গর্ব অনুভব করে। কিন্তু তওবা করতে হলে অপরাধ করে ফেলার পর অপরাধীকে অনুতপ্ত লজ্জিত হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার প্রত্যেক উম্মতকে ক্ষমা করা হবে, তবে যে প্রকাশ্যে পাপ করে অথবা পাপ করে ফেলে বলে বেড়ায়। প্রকাশ্যে পাপ করে, প্রকাশ্যে যে পাপ করছে অনেকেই দেখবেন, প্রকাশ্যে কি বলে এমন কারণ কাজ করছে যেগুলো আপনারা অবশ্যই জানেন, প্রকাশ্যে ধূমপান করছে, প্রকাশ্যে ব্যভিচার করছে, প্রকাশ্যে প্রেম করছে, প্রকাশ্যে জুলুম করছে, এরকম বহু রকম আছে। তো এই প্রকাশ্যে পাপ করে অথবা গোপনে করে তারপর বলে বেড়ায়, প্রকাশ করে দেয়, তার পাপ মাপ করা হবে না। আর পাপ প্রকাশ করার এক ধরনেও যে একজন লোক রাত্রে কোনো পাপ করে ফেলে, হয়তো গত রাত্রে কিছু পাপ করেছে, তারপর আল্লাহ তা গোপন করে নেন, মানে ধরা পড়েনি, সে পাপটায় হয় চুরি করেছে, না হয় ব্যভিচার করেছে, না হয় আরো কিছু করেছে, কিন্তু ধরা পড়েনি, আল্লাহ তাআলা কি করেছেন, গোপন করে নিয়েছেন। কিন্তু সকালবেলায় উঠে সে লোকের কাছে বলে বেড়ায়, এ অমুক জানিস কাজল, আজকে আমি গত রাতে কি করেছি, এই কাজ করেছি, ওই কাজ করেছি। রাতের বেলায় আল্লাহ তার পাপকে গোপন রেখে দেন, কিন্তু সে সকালবেলায় আল্লাহর সেই গোপনীয়তাকে নিজে নিজেই ফাঁস করে তোলে। এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। তার মানে হচ্ছে যে এরকম পাপ করার পর যদি কেউ প্রকাশ করে, তারও তওবা আল্লাহ, তারও পাপ আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ মুস্তাহান। হয়ে গেল কটা, তিনটে। নম্বর চার, আগামীতে এই পাপ আর করব না, জীবনেও এই পাপ যা করে ফেলেছে আর করবই না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এ নয় যে করলাম তারপরে আবার দেখা যাবে, এরকম দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। বিড়ি সিগারেট ছাড়ছি, আল্লাহ তওবা করছি, আর খাবো না, কিন্তু যদি কেউ পাশে খায় আর তার ধোঁয়া আমার নাকে লাগে, তখন দেখা যাবে। মনটা এখন থেকে দুর্বল, মানে মনটা ভাবছে যে পারবো কি পারবো না, তাই না? না, আর কোনো মেয়ে ছেলের সাথে কথা বলবো না, কিন্তু তাই তো কলেজে গিয়ে যখন মেয়েরা আমার সাথে ফষ্টি নষ্টি করবে তখন কি হবে। এই যে মনটা আগে থেকেই দুর্বল, দৃঢ় সংকল্প নেই যে আমি কি করব, ফিরে আসব, আমার পাপ থেকে ফিরে আসব, জীবনেও আমি পাপ করব না, এরকম যদি আপনার না হয় তাহলে কি হবে, তওবা কবুল হবে না। দৃঢ় সংকল্প হতে হবে যে এই পাপ আমি আর করব না। অনেকে এমনও পাপ আছে, গোপন পাপ যুবকরা করে, পারে না ছাড়তে, সময় হলে আবার করে ফেলে, তওবা করে আবার করে ফেলে, তখন সে নজর মানে, আল্লাহ যদি আমি এই পাপ করি তাহলে আমি তোমার এই করব, আল্লাহর কসম করে বলছে আর করব না, তারপর আবার করে ফেলে। হয় না, হয় না, এমন পাপ আছে যুবকরা, বেশিরভাগ যুবকরা যারা হস্তমৈথুনে মানে আলিপ্ত, তাদের অবস্থা খুবই খারাপ, তাদের অবস্থা বুঝতে পারবে, এখন বুঝবে না, যখন স্ত্রীর কাছে যাবে বিবাহ করবে তখন বুঝবে, কিন্তু এখন সে মনের এতে কামনায় তৃপ্তি, সাময়িক তৃপ্তি নেওয়ার জন্য যা করছে তার জন্য সে অনেক রকম চেষ্টা করে, কিন্তু ওই যে শর্ত এটা ডাক, তার মনের ভিতরে দৃঢ় প্রতিজ্ঞা নেই যে আর জীবনেও করব না, যার ফলে সে তওবা ঠিক মতো করতে পারে না, আর তওবা তার কবুলও হয় না। হ্যাঁ, পাপ পুনরায় না করার পাকা সংকল্প থাকা সত্ত্বেও যদি আবার তা ঘটে যায়, বাই চান্স আবার পাপ পিছলে যায়, সমস্যা নেই, আবার তওবা করতে হবে। পারলেন না, শয়তানের চক্রান্তে আবার পাপ হয়ে গেল, পাপ তো করা হয় না, না পাপ হয়ে যায়, মোমেন ইচ্ছা করে পাপ করে না, পাপ তার দ্বারায় ঘটে যায়, কোনো প্রলোভনে, কোন মানুষের চক্রান্তে কিংবা শয়তানি চক্রান্তে তার পাপ ঘটে যায়, তাহলে বলা যায় যে পাপীর আগে তওবা কবুল হয়েছে, তা বাতিল হয়ে যায়নি, এবং পুনরায় তার জন্য তওবা ওয়াজিব হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে কুদসিতে বলছেন, আযনাবা আব্দুন যামবান ফাকালা আল্লাহুম্মা ফিরলি যামবি, আল্লাহ ফাকাল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আযনাবা আব্দি যামবান ফাআলিমা আন্না লাহু রাব্বান يغفر الذنب ويأخذ بالذنب ثم عاد فأذنب فقال أي ربي اغفر لي ذنبي। তার মানে হাদিসটার মানে হচ্ছে কোন বান্দা পাপ করে বলল, হে প্রভু তুমি আমার পাপ পাপ ক্ষমা করো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার বান্দা একটি পাপ করেছে, অতঃপর সে জেনেছে যে তার একজন প্রভু আছেন যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাককারাও করেন। আর আল্লাহ ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে নাকি? ওমাই ইগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওমাই ইগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন যে কোন রকম কোন যদি অন্যায় করে ফেলে কিংবা কোন অশ্লীলতা করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে কি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ ক্ষমা চায়। আর সে জানে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করনে ওয়ালা নেই, ক্ষমাকারী নেই। ওলাম ইউসুর আলা মা ফালু, আর যা করেছে তা বার বার করে না। হলো শর্ত কি হতে হবে, দৃঢ় সংকল্প হতে হবে যে আর জীবনে পাপ করব না। তো বান্দা যাই হোক, আবার সে আল্লাহ, তখন আল্লাহ কি করেন যে জেনেছে যে একজন প্রভু আছে, পাকড়াও করতে পারে, অতঃপর সে আবার পাপ করলো এবং বলল হে প্রভু তুমি আমার পাপ ক্ষমা করো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার বান্দা একটি পাপ করেছে, অতঃপর সে জেনেছে যে তার একজন প্রভু আছেন যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড়াও করেন, আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। সুতরাং সে যা ইচ্ছা করুক, এইভাবে সে যদি মানে পাপ সামাল দিতে না পারে, আল্লাহ জানেন কার মনে কি আছে, কে সামাল দেয় আর কে জ্ঞান পাপি, তাই না? এমন মনে হচ্ছে আবার তবা করে নেব, তবা করেছি চল আবার করে নেবো তবা, আরে পাপ তো হবেই আর তবা করে নেব। এগুলো কি, এগুলো হচ্ছে জ্ঞান পাপি, ইচ্ছা করে পাপ করে। আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জানেন এবং আল্লাহ তাআলা তাদের তবা কবুল করেন অথবা না করেন সেটা তার ব্যাপার, তিনি বুঝবেন যে হ্যাঁ বান্দার মনটা কেমন। অবশ্যই তবা না করে একই পাপ জেনে শুনে বারবার করলে অথবা তবার সময় পাপ বর্জনের দৃঢ় সংকল্প না করলে সে ক্ষমার ভয় নাও হতে পারে, যেমন আপনারা শুনলেন। বেশ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইরহামু তুরহামু ওয়াগফিরু ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমরা দয়া করো তোমাদের প্রতি দয়া করা হবে, তোমরা ক্ষমা করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। ওয়াইলুন, যে কি বলে, বিআকমা ইল কৌল, দুর্ভোগ তাদের জন্য যারা কথা শোনেও শোনে না, দুর্ভোগ তাদের জন্য যারা জেনে শুনে তাদের কৃত অপরাধের উপর অটল থাকে। এই যে আকমা ইল কৌল বলা হয়েছে, কথার ওটাকে কি বলা হয়, চুঙ্গি বলি আমরা, জানি না, এখানে পানি তেল ঢালতে হলে, পানি ঢালতে হলে কি লাগে, একটা চোঙা বা চুঙ্গি, যাই হোক, এই চুঙ্গির মতো হইও না, কথার চুঙ্গি। কথার চুঙ্গি, চুঙ্গিতে যখন ঢালা হয় এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা হয়, চুঙ্গিতে কিছু লেগে থাকে, ওই সামান্য লাগেনি আবার কি হয়, শুকিয়ে যায়, যে এখানে ছিল এই পাত্রে, এই পাত্রে চলে গেল, তাই না? তো এরকম চুঙ্গির মতো হইও না, কথা শুনছো কিন্তু কথা কোনো কানে লাগছে না, কানে ভিজছে না, কান ভিজছে না, তোমার কাজ হচ্ছে না, কথা সেখানে তোমার মানে অন্তরে পাত্রে জায়গা পাচ্ছে না, এরকম যেন তোমার অন্তরটা চুঙ্গির মতো বা চুঙ্গার মতো না হয়ে যায়। ওয়াইলুল্লিল মুসররিন আল্লাযিনা ইউসিররুনা আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, দুর্ভোগ তাদের জন্য যারা জেনে শুনে তাদের কৃত অপরাধের উপর অটল থাকে, বারবার করে, জেনে শুনে নিজের কৃত অপরাধ বারবার করে থাকে। বেশ, তাহলে বোঝা গেল কি, যে আপনাকে দৃঢ় সংকল্প করতে হবে যে এই পাপ আর জীবনে করব না। বেশ, এই চার নম্বর গেল, পাঁচ নম্বরটা কি, পাঁচ নম্বরটা হচ্ছে বেশি কঠিন। যদি এই গুনাহ সম্পর্ক কোনো বান্দার অধিকারের সাথে হয়, তাহলে যার অধিকার নষ্ট করেছে তার অধিকার ফিরিয়ে দিতে হবে অথবা ক্ষমা চেয়ে তার সাথে মিটমাট করে নিতে হবে। যার প্রতি অন্যায় করা হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানা তিনদাহু মাযলিমাতুন লি আখিহি মিন ইরদিন আও মিন ইরদিহি আও মিন শাই ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াউম ক্বাবলা আন আল্লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, যদি কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রতি তার সম্ভ্রম বা অন্য কিছুতে মানে গালাগালি করেছে, সম্ভ্রম নষ্ট করেছে, অপবাদ দিয়েছে ইত্যাদি, কিংবা মাল ধন ইত্যাদিতে কোন রকম জুলুম বা অন্যায় করে থাকে, তাহলে সেই দিন আসার পূর্বে সে যেন আজই তার নিকট হতে ক্ষমা চাওয়ার অথবা প্রতিশোধ দেওয়ার মাধ্যমে নিজেকে মুক্ত করে নেয়, হালাল করে নেয়, যেটা সে করেছে হারাম করেছে এখন সেটাকে হালাল করে নেয়। হালাল করতে হলে কিভাবে, হয় হক ফিরিয়ে দিতে হবে আর না হয় ভাই ক্ষমা করে দাও, তাই না? সেই দিন আসার পূর্বে যেদিন ক্ষতিপূরণ দেওয়ার জন্য না দিনার থাকবে, না দিরহাম, না রিয়াল থাকবে, না টাকা, না রুপিয়া থাকবে, না বাংলাদেশি টাকা, না সোনা থাকবে, না চাঁদি, কিছুই নেই, সেখানে আপনার পুঁজি কি জানেন, সেখানে পুঁজি হচ্ছে ওই যে বলা হয় মাইয়ের যখন কবরে যায় তখন তিনটে জিনিস সাথে যায়, একটা জিনিস থাকে, দুটো জিনিস ফিরে আসে। হ্যাঁ বাদশাহ নামদার, কি সেই তিনটে জিনিস? এক হচ্ছে তার আমল, ব্যাস। দ্বিতীয় হচ্ছে তার আত্মীয় স্বজন, আর তৃতীয় হচ্ছে তার কিছু সম্পদ। ঠিক আছে, মাল সম্পদ এবং আত্মীয় স্বজন ফিরে আসে, কবরে তোমার সাথে থাকে না। কবরে যে তোমার সঙ্গে সাথী হয়ে থাকবে, যে তোমার কাছে সাথী হয়ে থাকবে, সেটা হচ্ছে তোমার নেক অথবা বদ আমল। সেদিনে পুঁজি হচ্ছে তোমার নেকি অথবা বদি, তোমার পাপ অথবা পুণ্য। এবার সেই দিনে তোমাকে যদি প্রতিশোধ দেওয়া হয়, তুমি এখানে হালাল হলে না, হালাল করলে না, তুমি এখানে ক্ষমাও চাইলে না, ফিরিয়েও দিলে না অধিকার, মনে করো না যে তুমি খুব বগল বাজাবে, না, সেদিনে বদলা দিতে হবে। ঋণ করে ঋণ শোধ করলে না, ভাবলে বেঁচে গেলে, দেখে নেব কেয়ামত, হ্যাঁ হ্যাঁ লম্বা টাইম দিয়েছিস, তো চল কেয়ামতে তোকে 5,000 টাকার বিনিময়ে কি দিতে হয় দেখ। লম্বা লম্বা টাইম দেওয়া হয়েছে না, বলে লম্বা, মানে কত বড় ধৃষ্ট যে বলে যে লম্বা টাইম দিলি, যা যা পারবি করে রেগা কোটে যা, আমি তোর ধারি না, আমি তোর খাইনি। আজীব মানে বিশ্বাসই নেই, ভাবছে যে কেয়ামতে খুব সহজ, অথবা বিশ্বাসই নেই। তো চল সেদিনে 5,000 টাকার বিনিময়ে তোকে কি দিতে হবে দেখ, সেদিনে পুঁজি তোর কি, নেকি অথবা বদি, চল 5,000 টাকার বিনিময়ে তোর এত নেকি দে, নেকি দিতে হবে। ও বলবে আমার গরজটা, আমার অনেক নেকি আছে, তাই অনেক নেকি আছে না, অনেক দরকার আছে সেখানে কেয়ামতে, আল্লাহ মুস্তা। নেকি শেষ হয়ে গেলে তখন কি করা হবে, যার কাছে সে অন্যায় করেছে তার পাপ নিয়ে ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে বিনিময় নেওয়া হবে, আল্লাহুল মুস্তাআন। সুতরাং সেই দিন আসার আগে তোমরা দুনিয়াতেই কি করো, তওবা করো, আর সেই ব্যক্তির কাছে তার হক ফিরিয়ে দাও। বোনের জমি লিখিয়ে নিয়েছ, বোনকে হক ফিরিয়ে দাও। ভাইয়ের জমি ভাইকে কাফিলের মেরেছ, কাফিলের পয়সা ফিরিয়ে দাও। কোন জায়গায় চুরি করেছো, চুরির মাল ফিরিয়ে দাও। কারো কাছে ঘুষ খেয়েছো, ঘুষ ফিরিয়ে দাও। শ্বশুরের কাছে যৌতুক নিয়েছো, বোন পণ নিয়েছো, ফিরিয়ে দাও, তারপর তওবা করো। তাই না, এইভাবে বহু হকের কথা আছে, বহু হকের কথা আছে, যে হক মেরে তুমি ভাবলে যে আমি পার পেয়ে গেলাম, আমাকে দিতে হলো না, না দিতে, এটা নয়, দিতে তোমাকে হবে, দিতে তোমাকে হবে। এমন কি বইয়ের ঋণ, যাকে আমরা কি বলি দেন মোহর, আরে এটা লিখতেই হয়, দিতে হয় না, তাই না, দিতে হবে। যেদিন দিতে হবে সেদিন বুঝতে পারবে, আল্লাহ মুস্তাহান। অধিকারীর মৃত্যু ঘটে থাকলে হুজুর তাহলে কি করা যায়, এখন আমি আমি কি করবো, আমি চুরি করেছি, আমাকে কাছ থেকে সাকে কোথায় পাবো, পাবো না, ঠিক আছে, যদি না পাও তো ব্যবস্থা আছে, তওবা করার সময় কি করতে হবে, সেই টাকা তার নামে কি করতে হবে, সাদকা করতে হবে। আর না হয় যদি পাও, তাকে পাও তো ভালো কথা, তাকে দিয়ে ক্ষমা চাও, আর না হয় তার ওয়ারেসকে দাও, যদি ওয়ারেসকেও না পাও তাহলে কি করতে হবে, একদম সাদকা, সাদকা করতে হবে, তাছাড়া কোনো উপায় নয়। অনেকে এক ভাই জিজ্ঞেস করছেন, কোম্পানি মাল, কোম্পানি টাকা চুরি করেছে, কোম্পানির বহু কিছু ব্যবহার করেছে, এখন আমরা তো বুঝতে পারছি যে এগুলো ভুল করেছি। এই যেমন মসজিদ কোম্পানির লোক মসজিদের কি বলে টাইট, সাবান, মানাদিল, কি বলে রুমাল, টিস্যু পেপার, এসব নিয়ে গিয়ে বাসায় ব্যবহার করছে, তাই না, খুব ইচ্ছা মনে করছে যে আমাদের জন্য হালাল। এবার তাহলে যখন বুঝতে পারছে যে না এগুলো আমাদের তো অধিকার নেই, এগুলো তো আমার জন্য নয়, এগুলো কার জন্য, মসজিদের জন্য, তখন সে তওবা করতে চাইছে। এখন কি করবে, কোম্পানিকে কি করবো, ফেরত দাও কোম্পানিকে, যে কোনো ভাবে কোম্পানির অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে না পারছো, তাহলে তুমি এক কাজ করো, সদকা করো, সেই যে পরিমাণ তুমি মাল নিয়েছো সেই পরিমাণ মাল আল্লাহর রাস্তায় সদকা করে দাও। সদকা তার কবুল হোক আর না হোক, সে তো কাফের, তো তার কবুল হোক আর না হোক তুমি তো বাঁচবে, তুমি অন্তত পক্ষে বাঁচার জন্য। এই জন্য বলা হয় এটা এটা মুক্তির জন্য, এটা কিসের জন্য, ব্যাংকের সুদ, ব্যাংকে টাকা রাখতেই হবে, এই সুদগুলো আসছে কি করবেন, ফেলে দিলে বলো ইসলামের বিরুদ্ধে লাগবে, ঠিক আছে তুলে নাও, দিয়ে মুক্তি পাও, মুক্তি পাওয়া করতে, মুক্তি পেতে হবে না, হবে না, মুক্তি পাওয়ার জন্য সওয়াবের নিয়ত নেই, দিয়ে নিঃস্বদেরকে দিয়ে দাও, তুমি বাঁচলে, তাই না, যেটা তুমি খেতে তোমার ছেলে মেয়েরা খেত সেটা থেকে তুমি বাঁচলে, এটা মুক্তি পাওয়ার জন্য করতে হবে, ব্যাস। এ হলো 6 নম্বর শর্ত, যেটা শেষ শর্ত, সেটা হচ্ছে কি, যথাসময়ে তওবা করতে হবে। যথাসময় হলো প্রথম 1 নম্বর হচ্ছে যে মরণের বিশেষ আগে, আর 2 নম্বর হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগে, তার মানে এমন একটা সময় আসছে কেয়ামতের আগে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে আর একবারই হবে, আর যখন হবে বাস খালাস, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন যতই আস্তাগফিরুল্লাহ করুন হবে না। আর মরণ এসে গেলে যখন ফেরেশতা দেখবেন চারিদিকে, আস্তাগফিরুল্লাহ না খালাস, টাইম শেষ। ওই যে হাতে মালির মতো মনে আছে হাতে মালির গল্প, ওই যে তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ পড়তো মানে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো না পড়তো না পড়তো, তারপরে তাহাজ্জুদ পড়তে এসছে রাত্রে, হঠাৎ করে অন্ধকার রাতে এক বিশাল মূর্তি, এটা কিন্তু গল্প, এটা কিন্তু কি গল্প, কোন হাদিস কোরআনের কথা আমি বলছি না, গল্প খালি বোঝাবার জন্য বলা হয়। কে তুমি? আমি হচ্ছি আজরাইল। এখন আজরাইল নামটাও হয়তো ঠিক না, মালাকুল মওত বলা হয় যাকে, এখন গল্প হিসেবে বলা হয়েছে আজরাইল। আজরাইল অমনি পায়ে ধরেছে, আরে বাপরে, আপনার কাছে মরা মানুষের কে কে মরবে, কে কোথায় মরবে রেজিস্টার আছে তো, শুনেছে কোন হুজুরের কাছে শুনেছে আর কি, তো আমার আমি কবে মরবো সেটা বলে দিতে হবে। বলছে সেটাকে আমি বলতে পারি, আল্লাহ যখন হুকুম হয় আমি এসে জান কবজ করবো। যে না, তো আপনাকে বলতেই হবে। বলে শোনো, আমি বলতে পারবো না, তবে মরণের আগে তোমাকে চিঠি দেবো, তাই নাকি? হ্যাঁ ভালো কথা, মরণের আগে চিঠি দেবে। এবার ঘরে গেল খুব খোশ, তারপরে ভাবলো এত আগে থেকে কত আর কাটবে, এখন যুবক বয়স তো, এখন থেকে না, যখন চিঠি আসবে তখন প্রস্তুতি নিলেই হবে। হুজুররা বলছেন যে মরণের আগে তওবা করলে বাস, যার শেষ ভালো তার সব ভালো হয়ে যাবে, আর তো কষ্ট করে কি দরকার। দিয়ে ছেড়ে দিল নামাজ, তাহাজ্জুদ তো ছাড়লোই, পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়লো, শুরু করলো মত, তারপরে আর একটা মত, তারপরে আর একটা, এই করতে করতে যত নোংরাতে শুরু। কখন অপেক্ষা করছে চিঠি আসবে, ইমান আছে কিন্তু ওই চিঠিটা আসবে এই ভাবছে আর কি, ঠিক আছে। হঠাৎ করে তার একবার অ্যাক্সিডেন্ট হয়ে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলো, তার চোখের দৃষ্টি কমে গেল, তার মাজা বেঁকে গেল, তারপরে মাজা মানে বুঝছেন তো কোমর, কোমর বেঁকে গেল, তারপরে বিছানা গত হলো, তখন সেই লোক যাকে দেখেছিল চলে এসছে, বলছে বাবা এতদিনের পরে তুমি চিঠি নিয়ে এলে। বলছে না, চিঠি দিতে আসিনি, এখন তোমাকে নিতে এসেছি। বলছে বেইমান, তুমি যে বলেছিলে চিঠি দেবে। বলে আমি বেইমান না, চিঠি তোমাকে দেওয়া হয়েছে। না অসম্ভব, কোনো চিঠিই আসেনি। এই অমক দেখতো, কাজল দেখতো, চিঠির ফাইলে কোন চিঠি আসে নাকি? বলছে আমাদের চিঠি ফাইলে আসে না, পোস্ট অফিসে আসে না আমাদের চিঠি। আমাদের চিঠি হলো যে আপনার চুল পাকলো, যখন একটা একটা করে চুল পেকেছে, একটা একটা করে চিঠি, দাঁত ভাঙলো, দাঁত একটা একটা করে ঝরেছে, চিঠি। যখন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলে তখন হচ্ছে, এটা হচ্ছে টেলিগ্রাফ ছিল, তারপরে এই কোমর মাজা বাঁকলো, ইত্যাদি ইত্যাদি সব, একটা একটা চিঠি, আমাদের চিঠি পোস্ট অফিসে আসে না, এখন চলো তোমাকে যেতে হবে, তাই না? তাই বলা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আজাল এসে গেলে, নির্ধারিত সময় এসে গেলে অ্যালার্ম বাজবে, তখন তাকে কেউ রুখতে পারবে না। তো ভোর না যে আল্লাহ তুমি আমাকে লাইন আখারতানি ইলা আজালিন কারিবিন লা সাদাকান্না ওয়া কুম মিনাস সালিহীন, একটু যদি সময় দাও, দাও বাবা, দাও দাও দাও, আমি তওবা করে নিব। না সময় নেই, তোমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহুল মুস্তান। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلِلَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا। আল্লাহ কেবল সেই সব লোকের তওবা কবুল করেন যারা অজ্ঞাতসারে মন্দ কাজ করে বা করে বসে, অতঃপর অনতিবিলম্বে তাড়াতাড়ি তওবা করে নেয়, এরাই তো তারা যাদের তওবা আল্লাহ কবুল করেন। আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়, এবং আজীবন যারা মন্দ কাজ করে তাদের জন্য তওবা নয়, আর তাদের কারো মৃত্যু উপস্থিত হলে সে বলে আমি এখন তওবা করছি, ওই হাতে মালির মতো এতক্ষণই তওবা করছি, ঠিক আছে আমি তওবা করার সময় দাও। না না না না, আর যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায় তাদের জন্য তওবা নয়, এরাই তো তারা যাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করে রেখেছি। সূরা নিসা 17-18 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আজ্জাজাল ইয়াকবালু তাওবাতাল আব্দি মা লাম ইগরগির, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ গরগর মানে প্রাণ কণ্ঠাগত, আর তখন বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ খালাস, শেষ টাইম, আর তোবা কবুল হবে না। মহান আল্লাহর আযাব দেখার পরও তোবা উপকারে আসবে না। মৃত্যুর সময় ফেরাউন ঈমান আনতে চেয়েছিল না চাইনি? মানে ফেরাউন কি বলেছিল, ফালাম্মা রাউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাউ বাসানা। ওই সময় কোন ঈমান কাজে দেবে না। তেমনি অনেক আযাবের কথা বলা হয়েছে, আমার মনে হচ্ছে টাইম শেষ হয়ে গেছে, মামুন ছটফট করছে, তো আয়াতগুলো পড়তে গেলে অনেক টাইম লাগবে। তো সেখানে আল্লাহ তাআলা আযাবের কথা, যে আযাব এসে গেছে, এখন যদি বলো যে তওবা করছি তাহলে সে তওবা কবুল হবে না। লাম তাকুনা আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, যারা এমন আয়াত যখন আল্লাহর নিদর্শন আসবে, আযাব আসবে, তখন আগে যারা ঈমান আনেনি তাদের ঈমান কোনো কাজে দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওবা ক্বাবলান তাতলু আশ-শামস মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। তৃতীয় সময় হচ্ছে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন, তার মানে তারপর আর তওবা কবুল হবে না। এ হচ্ছে শর্ত পালন করে যে তওবা করবে, তাদের তওবা আল্লাহর কাছে কবুল হবে, বিশুদ্ধ হবে। কালবি একজন বিদ্বান, তিনি বলছেন বিশুদ্ধ তওবা হলো পাপের জন্য হৃদয়ে অনুতপ্ত হওয়া, জিহবায় পাপের কথা স্বীকার করা, দৈহিকভাবে তা বর্জন করা এবং পুনরায় না ফেরার সংকল্প করা, ওই শর্তগুলির কাছাকাছি। সাইদ বিন জুবায়ের বলেছেন বিশুদ্ধ তওবা হলো সেই তওবা যা কবুল হয়ে থাকে, আর তার শর্ত হচ্ছে তিনটে। এক, এই ভয় যে তার তওবা কবুল হবে না। দেখছেন, তওবা করলাম গ্যারান্টি আছে যে তওবা কবুল হবে? মনে মনে ভয় থাকবে, যে নামাজ পড়ছি গ্যারান্টি আছে কবুল হবে? মনে মনে ভয় থাকবে। ওয়া কুলুবুহুম ওয়াজিলা, যে আল্লাহ তারা হয়তো কবুল করবেন না, এরকম ভয় থাকবে। নয় যে আমি নামাজ পড়ছি আমি নামাজি, এরকম না, গ্যারান্টি নেই। নম্বর দুই, এই আশা যে তার তওবা কবুল হবে। দেখছেন, তার মানে আশা এবং ভয়, ভয় যে কবুল হবে না হয়তো, আশা যে কবুল হবে, দুটোই থাকতে হবে। আর তিন হচ্ছে আনুগত্য করতে হবে, মানে আল্লাহর কথে, আল্লাহর কথায়, আল্লাহর কথায় চলতে হবে। আবু বকর আর-রাক বলেছেন তা হলো সেই তওবা, মানে তওবা খাঁটি তওবা, যার ফলে প্রশস্ত পৃথিবী সংকীর্ণ মনে হবে, আর হৃদয়ে সেই তিন ব্যক্তির মতো সংকীর্ণতা অনুভূত হবে, যাদের ব্যাপারে মহান আল্লাহ বলেছেন ওয়ালা সারাসাতিল লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। ওই তিন সাহাবী তবুকে যুদ্ধে না গিয়ে যে তওবা করেছিলেন, তাদের পৃথিবী কি হয়ে গেছিল, এত প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেছিল, যে কি খারাপই না করেছে, কতদিন পরে তো ওবা কবুল হল তাদের, জানেন তো সেসব গল্প বললে তো মামুন বলতে দেবে না। তারপরে আরেকটা কথা, যে বিশুদ্ধ তওবা হলো ব্যভিচারের অপরাধে অপরাধী মায়েজের মতো, যে অন্তরের ভিতরে জ্বলন, অন্তর্দাহ, অন্তর্জ্বালা নিয়ে ছটফট করবে সে, যে আমি কি করলাম, এটা করে দিয়ে সর্বনাশ করেছি। যেমন মায়েজ এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমাকে ব্যভিচার করেছে, আমাকে পবিত্র করে দেন, তো বলে না তুমি হয়তো মদ খেয়েছো নাকি, মাতাল নাকি, মানে এরকম কেউ বলে নাকি আমার নিজে থেকে। তারপর শুঙ্গেও দেখা হলো মুখটা, না আমি ব্যভিচার করেছি। তারপর তাকে কি করা হলো, পাথর ছুড়ে মারা হলো, না হলো না, বলা হলো তুমি জানো কি শাস্তি, ব্যভিচার কাকে বলে জানো, সব কিছু বলে তারপর পাথর ছুড়ে মারা হলো। এক মহিলা এসে গামে দিয়ে সেও বলছে একই ব্যাপার, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কি ব্যাপার, ফিরে যাও আল্লাহর কাছে তওবা করো, বলছে না ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক পবিত্র করে দেন। দেখছেন তওবা করার কি একটা মানে মনের ভিতরে আকুতি বা আকুল, বিকুল, ব্যাকুল হয়ে যাচ্ছে, যে আমাকে পাক করে দেন, না তুমি ব্যবচার বড় এক সময় ব্যবচার ঠিক মতো জানো, ব্যবচার হয়তো করেনি, বলছে না ব্যবচারের ফলে আমার পেটে বাচ্চাও আছে, সর্বনাশ, তাহলে পেটে বাচ্চা আছে তো বাচ্চাটা এ হোক, জন্ম কর, জন্ম দাও, তারপরে জন্ম দেওয়ার পরে বলছে জন্ম দিয়েছি। দেখছেন এখনো তো আবার মানে ব্রেনের ভিতরে তওবা করব, ছাড়বো না, এসে মনের জ্বালা মিটছে না যতক্ষণ না আমি তার শাস্তি পেয়েছি, তওবা আমার কবুল হয়েছে। আর ওখানে সাহাবি কি করেছিলেন, নিজেকে মসজিদের খাম্বাতে বেঁধে রেখেছিলেন, আল্লাহ আকবর। এখানে বারবার এসে বাচ্চা হয়ে গেছে, তাও বলছে বাচ্চাটাকে রুটি খাওয়াবে কে, এখন বাচ্চাটা দায়িত্ব কে নেবে, রুটি রুটি খাবে তারপরে এসো, না তার পুলিশ পাহারা ছিল, না তাকে জেল দেওয়া হয়েছিল, সে আমার সারাই ছিল, সে যদি না আসতো আল্লাহ নবী ধরতে পাঠাতেন না, সে তো অন্তরে তওবা কবুল করলে, আল্লাহ তওবা যদি ঠিক মতো করে আল্লাহ কবুল করলেই তো হয়ে যেত, কিন্তু না, রুটি খেতে শিখলো, রুটি হাতে ধরে দিল, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে এখন রুটি খেতে শিখে গেছে, আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনসারিকে ছেলের দায়িত্ব দিয়ে তাকে কি করা হলো, কি করা হলো, তাকে পাথর ছুড়ে মেরে ফেলা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মায়েদের জন্য, বলেছেন লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতহুম, মায়েদ এমন তওবা করেছে যে যদি একটা জাতির মধ্যে সেই তওবা বিলিয়ে দেওয়া হতো তাহলে তাদের সবারই জন্য যথেষ্ট হতো। আর মেয়েটার জন্য কি বলেছিলেন, লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা সাবঈনা মিন আহলিল মদিনাতি লাউ সাআতহুম, এই মেয়েটা এমন তওবা করেছে যে মদিনাবাসীদের সত্তর জনের ভিতরে যদি ভাগ করে দেওয়া হতো, বন্টন করা হতো, তাদের জন্য তা যথেষ্ট হতো। আল্লাহু আকবার। বিশুদ্ধ তওবা হলো যার পরে গুপ্ত প্রকাশ্যভাবে আমলে কোন প্রকার পাপের চিহ্ন থাকবে না, যে তওবা তওবাকারীকে বিলম্বে অবিলম্বে সাফল্য দান করে। বিশুদ্ধ তওবা হলো তাই যার পরে তওবাকারী বিগত অপরাধ জীবনের জন্য কান্না করে, পুনরায় সেই অপরাধ যাতে ঘটে না যায়। যখনই স্মরণ হয় তখন কি করে, দুঃখ পায়, কষ্ট পায়, অনুতাপ হয়, কান্না করে, তার জন্য ভীত আতঙ্কিত থাকে, কুসঙ্গীতে সংসর্গ বর্জন করে এবং সুসঙ্গীদের সাহচর্য অবলম্বন করে যাতে করে আবার পাপে লিপ্ত না হয়। যে বলেছিলাম পরিবেশ ত্যাগ করতে হবে, তোবা করার পর কি করতে হবে, ইনশাল্লাহ পরে যদি আমাদের সময় থাকে আমরা বলবো যে তোবা করার পর কি করতে হবে। কারণ আমি যে বললাম কাদা থেকে পা তুলে পা ধুয়ে কাদাতে রাখলে পরে আবার সে একই পাপ হবে, এই জন্যে আপনার পরিবেশ ত্যাগ করতে হবে। এবং তার জন্য লম্বা হাদিস আছে, সে 100 জন খুন করেছিল, পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা খাঁটি তওবা, তওবা নাসুহ যাকে বলে, করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তওবা কবুল করেন। নাস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া নাতুবু ইলাইহি। ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.